এরকম নাম সারা রাত জেগে পর পাওয়া যাবে কত করে শুয়ে পড়ে দেখবেন খুব আরাম লাগে সমৃদ্ধি খুব আরাম লাগে মনে খুব শান্তি লাগছে তোরা খুব স্বভাব খুব আরাম লাগছে কিন্তু বোঝাটা কঠিন এত ঝামেলা মনে হয় যে কি করবে কি দরকার ওষুধ করার কি দরকার এই সমস্ত দোয়া পাওয়া দেখতে খুব মাত্র শুয়ে গেছে কিন্তু দেশ বোঝা কঠিন করা খুব সহজ আর দুনিয়া বুঝে ভালো করা খুব কঠিন আল্লাহ তাআলা নিজে বলছেন আমার জাল আলাইকুম দিন দিন হবে দিন আল্লাহ তাআলা কঠিন করে বোঝাটা মুশকিল কিন্তু করাটা আল্লাহ তাআলা খুব সহজ করে দিয়েছে করা শুরু করলে দেখা যাবে যে করা খুব সহজ হয়েছে সবাক আমার জাল আলাইকুম দিন দিন হবে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন তোমাদের অনুকরণীয় একজন রয়ে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি সারা জীবন আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজের মাথা নত করে দিয়েছেন তোমরা তো সেই কাতারের লোক সেই সারের লোক সেই দলের লোক আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনি মানুষকে জানিয়ে দিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়াল মুসলিম আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন আমার মামা আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর কাছে চিঠি আর কি জন্যই আল্লাহ পক্ষ থেকে আমি আদিষ্ট আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবো না আর আমি হইলাম এক নম্বর দুনিয়ার অন্যান্য মানুষ আমাকে অনুকরণ করে জন্য আল্লাহ তাআলা নিজের বাণী যে আমাদেরকে মুসলমান বানিয়েছে জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এক কথা তার পিছন দিয়ে আমরা যেই কাতারের শুরুতে যেই কাফলার শুরুতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছে সেই কাফলার সে সারিতে আমাদেরকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেছে যে এটা হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড় নেয়ামত এই জন্য নেয়ামত তো আমার এই অনন্ত কিন্তু সবচেয়ে বড় নেয়ামত হল যে আল্লাহ তাআলা আমাদের ইসলামের দৌলত দান করেছে কিন্তু আমরা বুঝতে পারিনি যে মুসলিম মানে কি আমরা বুঝতে পারিনি যে ইসলাম মানে কি একজন লোক নিজের নামের শুরুতে লাগিয়ে দিল ডাক্তার হব নাম লাগিয়ে দিল মাওলানা হব নাম লাগিয়ে দিল অ্যাডভোকেট হব লাগিয়ে দিলে মানুষ কি তুমি কি অ্যাডভোকেট নাকি তুমি ডাক্তার নাকি তুমি মাওলানা নাকি তুমি এই নাম কেন লাগাইছো এমনি লাগাইছো এমনি লাগাইলে তো সে মাওলানা হইল না এমনি লাগাইলে সে ডাক্তার হইল না ডাক্তার তো হইবে তার মৃত্যু বিদ্যা আছে জ্ঞান আছে মাওলানা তো বলবে যার মৃত্যু হয়ে গেল সে অ্যাডভোকেট তো বলবে যার মৃত্যু হয়ে গেল একজনের মধ্যে সে জ্ঞান নাই সে নিজের নামের শুরুতে লাগিয়ে দিলে আমি হব এটা কোনো কাজে আসে না একজনের 500 টাকার নোট নিয়ে বাজারে গেল টাকাটা লস এই টাকাটা ধরা পড়লে তার জন্য আরো কি তুমি এই 500 টাকার নোট কোথায় পাই না সে কিন্তু সদাই করা যাবে আরো উল্টে জেলে যাওয়া লাগবে কি হতে পারে এখন আমার যে ইসলাম যে ইসলামের কথা আমি বলছি ইসলাম আমার সত্যিকার ইসলাম আমার মধ্যে আছে কিনা আমি আমার অন্তর কথা দিয়ে কাল কেয়ামতের ময়দানে বিপদে পড়ে যাই নাকি যে ইসলামের দাবি নিয়ে আমি যাব কবর বিপদে পড়ে যাই নাকি গ্রেফতারা বলে নাকি যে তুমি তো অসল ইসলাম নিয়ে আস কোথায় তোমার ইসলামের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসলামের কোন মিল নাই তোমার ইসলামের সঙ্গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের কোন মিল নাই তো তোমার ইসলাম তো অসল ইসলাম সেই ইসলাম অসল ইসলাম ধরা পড়লে আমার তো কবর বিপদ হয়ে যাবে আসর ময়দানে আমার বিপদ হয়ে যাবে জাহান্নামের মধ্যে বিপদ হয়ে যাবে এই জন্য ইসলাম অর্থই হল যে আত্মসমর্পণ যে আমি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে নিজকে সমর্পণ করে দিব আমার দিনের মধ্যে ওই আকীদার বিশ্বাস আমি পোষণ করব যে আকীদার বিশ্বাস পোষণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজ মন মত কোনো কথা আকিদা বিশ্বাস পোষণ করলে তো আমার ইসলাম হবে আমার আকিদা থাকতে হবে স্পষ্ট আকিদা থাকতে হবে একবারে স্পষ্ট আল্লাহ তাআলা সম্পর্কে যে না আমি আলহামদুলিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ক্বাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই আকিদা আমার থাকতে হবে একবারে স্পষ্ট এখানে কোনো রকমের পাতি যদি থাকে তো আমার ইসলাম আর সত্যি আকিদার ক্ষেত্রে কোন রকমের সেরে সেটা আল্লাহ তারা বরদাস্ত করবেন যদি বলে যেটা আল্লাহ করে অপকেও করে আল্লাহ তাআলা অন্যান্য গুনাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারে এরই করার পর আল্লাহ তাআলা কাউকে মাফ করতে পারে যেন আকীদা থাকতে হবে আমাদের একেবারে আর আকীদা বিশ্বাস যেটা সেটা এমনিতে হয় হঠাৎ করে একজন লোকের বিশ্বাস এরকম কিভাবে হয় কিভাবে হয় এটা শুনতে শুনতে হয় বলতে বলতে হয় একজন লোক গতকালকে আলোচনা করতে রেখে একরকমের তার কথাবার্তা ধারণা আবার অনেক সময় বলতে বলতে একজনের চেঞ্জ চলে যাচ্ছে পরিবর্তন চলে যাচ্ছে একজনে খুব বলে বলতে বলতে তার মধ্যে পরিবর্তন আছে বলার দ্বারা শোনার দ্বারা দেখার দ্বারাও মনের মধ্যে পরিবর্তন আছে আর নিজেরা চিন্তার দ্বারা একজন লোক শুনলো একজনের কাছে যে তখন হাসপাতালে একজন ভালো ডাক্তার আছেন খুবই ভালো তার চিকিৎসা ওই একবার যথাযথ চিকিৎসা দেন তিনি অনেক উপকার শরীরের একজন দেখেন নিজে সেখানে গেলে দেখালেন ডাক্তার সাহেব দেখলেন যে সত্যি অনেক চেষ্টা করছিলেন অনেক ওষুধ দিয়েছেন ভালো হননি কিন্তু এনার চিকিৎসায় অল্পতেই খুব ভালো হয়ে গেছে কিন্তু দেখলেন যে আমি ভালো হয়ে গেছি দু চারজনের কাছে কথাটা বললেন যে ভাই এখন আল্লাহ রহমত জি একজন ভালো ডাক্তার আছেন আমার বললেন দু চারজনের কাছে এরপরে কথা নিজেও চিন্তা করলেন যে ওরা সিরিয়াস হচ্ছে বিদেশে ডিগ্রি আছে লোকটা তো তারা খুব ভালো উপকার হচ্ছে আসলে খুব ভালো লাগছে এখন ইনার এই কথাগুলোর কারণে বলার কারণে শোনার কারণে দেখার কারণে চিন্তার কারণে আপনার মাঝে এমন বিশ্বাস জন্মেছে এখন একদিন হঠাৎ করে ডাক্তার সাহেবের কাছে গেলেন উনি আপনার কিছু কথা শুনে বললেন যে আপনি আজকে থেকে আর মিষ্টি খাবেন আজকে থেকে আপনার জন্য মিষ্টি হারাম মিষ্টি খাবেন না উনি বলেছিলেন কিন্তু মিষ্টি আপনার খুব শখের মিষ্টি আপনাকে বললেন যে আজকে থেকে গরুর গোশত আপনার জন্য হারাম আপনি আর গরুর গোশত খাবেন চর্বি জাতীয় কোনো জিনিস খাবেন না আপনার ওই কথার কারণে আগে পড়াশোনার কারণে দিনের মধ্যে বিশ্বাস জন্মেছে এমন ভাবে আপনার এক মুহূর্ত দেরি নেই আপনি বাড়িতে গিয়ে খেতে পড়তেন আপনি গরম দর্শক থেকে আমি খাওয়া এটা খেলে আমি মরে যাব বিশ্বাস হয়ে গেছে এজন্য একজন মানুষের আকিটা জন্ম এইভাবে বলতে বলতে শুনতে শুনতে দেখতে দেখতে এবং চিন্তা করতে করতে তার আকিটা এবং বিশ্বাসের পরিবর্তন আসে আমরা যখন আল্লাহ তাআলার বড়াইর কথা বলব আখিরাতের কথা বলব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলব এসব কথা বলতে বলতে আমাদের ভিতরে এরকম আকীদার বিশ্বাস জন্মিবে যখন শুনবো যে এটা আমার আল্লাহর কথা এটা মাইন্ডে আর আমার দেরি হবে না যখন বলবো যে এটা আমার আল্লাহ থাকতে বলেছে এটা পরিহার করতে বলেছে আমার থাকতে আর দেরি হবে না কারণ আমি ডাক্তারের কথা বিশ্বাস করেছি আমার আল্লাহর কথা আরো বেশি বিশ্বাস যেন ইসলামের সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো আকীদা আমাদের সবচেয়ে বড় দরকার দুই নম্বরে যেটা দরকার সেটা হল আমাদের আমল সহি হওয়া দরকার আমার আকীদা ঠিক আছে এটা তো ভিতরের জিনিস কিন্তু এটা প্রকাশ পাবে আমার আমলে আম পাকলে বোঝা যায় মান মুক্ত হয়েছে আমার যোগ্য হয়েছে বোঝা যায় এমনকি ছাগলে খুব তেল লেগেছে এটাও বোঝা যায় কত ঠিক ঠিক করে প্রত্যেকটা জিনিসের ভিতর বাইরে ভেসে উঠছে আমার ভিতরের আকিদা যেটা ভেসে উঠছে আমার আমলের মাধ্যমে অনেকে এরকম বলে থাকি যে ভাই আমার আমলে ত্রুটি ফিরতে পারে কিন্তু আমার আকিদা ঠিক আছে আমার বুঝ ঠিক আছে যে না আমার আকিদা যদি ঠিকই হয় সেটা আমার আমলে প্রকাশ পেয়ে যাবে আমার কাজ করতে সেটা দেখা যাবে অনেক সময় অনেক কাজ করি বলি আমরা যেটা মুসলমানই কোনো পরীক্ষাই হয় কিন্তু খবর নাই যে আমি এই কাজের দ্বারা ইসলাম থেকে বের হয়ে যাই করে যাই আমাদের এলাকায় একটা কথা নতুন ঘরে যখন কি বলে প্রথম ফাউন্ডেশন দেয় কল্যাণ পেলে বলে বলি দেয় কি একটা কাল মরল জবাই করি কালো বর্গের বস্ত্র দেয়। আপনারা ভিতরে ভিতরে মনে করেন তো জানা নেই, কিন্তু ভিতরে ভিতরে আসবে কালো বর্গের বস্ত্র দেয়। একটা শুনতাম আমরা যে অবস্থানে একটা ব্রিজ হবে, ব্রিজ বলি করবে, যা মানুষ দেওয়া লাগবে অথবা একটা গরু দেওয়া লাগবে বলি করবে। কিন্তু সামাজিক ভাবে ভিতরে ভিতরে এই সমস্ত রকম আছে, বলি বলে যে ঘরে বলি দেওয়া লাগে, এটা তো সম্পূর্ণ অনিশ্চয়নিক। অথচে আমার প্রাত রাজিয়াল্লাহু তাআলা ভিতর গভর্নর হয়ে যখন গেলেন, ওমর রাজিয়াল্লাহু তাআলা জামানা ঘর খেলাফতের সময় উনি সেখানে গিয়ে দেখলেন ভিতরে বলি দেওয়ার কথা, নীল নদী শুকিয়ে যায়, বছরে একবার বলি দেওয়া লাগে তো নীল নদী জোয়ার আসে। অথচ আমার প্রাত রাজিয়াল্লাহু তাআলা তো মুশকিলে পড়লেন, যদি বলি দেয় তাহলে ইসলামিক তরিকার বাইরে চলে যাবে, আর যদি বলি না দেন আর পানি না আসে তো ভিতর বাকি তো ইসলাম থেকে বের হয়ে যাবে। বলতে যে ইসলাম গ্রহণ করার পরে পানি বাঁচিয়ে না আমরা, উনি মুশকিলে পড়লেন যে বলে দিব কিছু করা। তো হযরত ওমর রাজি আল্লাহ তাআলার কাছে চিঠি লিখলেন, খবর পাঠালেন যে আমি করবো, বলে দিলে দিলে ইসলামের মিশে গিয়ে দিলে, আর বলে না দিলে যদি পানি না আসে তো ভিতর বাসি আমার বিরুদ্ধে চলে যাবে। যেভাবে চলো চলো, আর যদি আল্লাহর হুকুমে চলে থাকো তাহলে আমার চিঠি পাওয়া মাত্রই তুমি চলবে। চিঠি সাধারণ, কিন্তু সেটার পিছনে কি একদম ছিল, ওমর রাজি আল্লাহ তাআলার চিঠি পাওয়া মাত্র নীল নদী যে চালু হয়েছে আজ পর্যন্ত বন্ধ হয়। নীলের দেশ মিশর, নীল নদীর পানি দিয়ে সিক্ত মিশর, ওই নীল নদী এখন পর্যন্ত চালু হয়ে আছে। ইসলামের মিশে বলি দেওয়ার কোন কথা নেই। এখন আমি যে কাজ করি আমি চিন্তা করবো যে এই কাজটা ইসলাম আছে কিনা, আমি আমার মন মতো করলে যেটা হবে না, এই জন্য যেগুলি আমি করবো আকিদাও আমার হইতে হবে ইসলামী আকিদা, আমার কাজকর্ম হইতে হবে ইসলামী কাজকর্ম। নামাজ নাই আমার মেয়েতে কিন্তু ইসলাম আমার মেয়েতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা লোক হাত নেই বাঁধতে পারে, কান নেই বাঁধতে পারে, পা নেই বাঁধতে পারে, কিন্তু একটা লোকের মাথা নেই। আপনি বলবেন যে একটা লোক বক্তৃতা দিতেছে খুব ভালো বক্তা, মাথা নেই, একটু বিশ্বাস করবে না। কিন্তু একটা লোকের চোখ নেই ভালো বক্তা, একটা লোকের কান নেই ভালো বক্তা, হাত নেই ভালো বক্তা হইতে পারে, কিন্তু মাথা নেই কিন্তু সে ভালো বক্তা এটা হইতেই পারে না, সে বেঁচে থাকতে হইতেই পারে না। ইসলামের জন্য নামাজ কিরকম, মানুষের জন্য তার মাথাটা যেরকম। এখন আমরা অনেকে নামাজ পড়ি না, এমনি তো দাবি করি যে আমার মুসলমানি ঠিকই আছে, আমি মুসলমান ঠিকই আছে, কিন্তু এমনি নামাজ পড়ি না। তাহলে আল্লাহ রাসূল সহিত আমার কথা অনুযায়ী যে আমার ইসলাম নকল ইসলামই হবে, আদল ইসলাম আমার নিজে নেই। অনেকের হজ ফরজ হয়ে তো হজ করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হজ ফরজ হয়েছে আর তার শরীরে কোনো ওজর নেই, যেতে কোনো বাধা নেই, শারীরিক কোনো অসুস্থতা অথবা কোনো শত্রুর ভয় এরকম কোনো বাধা নেই, তারপরও সে হজ করে। আর হজ না করে যদি সে মারা যায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে ইহুদি হয়ে মরবে না নাসারা হয়ে মরবে আমার জানা নেই, সে কত বড় কথা। কিন্তু আমি তো হজ ফরজ হয়েছে হজ করি না, হজ না করে অনেক লোক মরিও যায়, কিন্তু আমরা মনে করি যে তুমি মুসলমান ঠিকই আছে, তার ইসলাম তো যাবে না, তা আমার ইসলাম তো যায় না কোনোভাবে, নামাজ না পড়লেও যায় না, হজ না করলেও যায় না, কাজকর্ম সব অনিশ্চয়ী করলেও যায় না, তা আমার ইসলাম আমি তো বুঝতে পারিনি যে ইসলাম কি। সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিল মিকাফা, ও ঈমানদারেরা তোমরা যখন মুসলমান দাবি করেছো আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে পুরোপুরি মুসলমান দিয়ে। একটা লোক দাঁড়িয়ে আছে এক পা বাইরে আর এক পা ভিতরে, আপনি বাহির থেকে এসে কি বলবেন যে ভাই আপনি কি ঢুকবেন না বাইরে হবেন, ঢুকলে ঢুকে যাবে আর না হয় বের হয়ে যাবে, এইভাবে দাঁড়িয়ে আছেন কেন, এক পা ভিতরে আর এক পা বাহিরে দাঁড়িয়ে আছেন কেন। আমাদের অবস্থা হলো এরকম, আমরা এক পা ভিতরে দিয়ে রাখছি কিন্তু কিছু কাজ মুসলমানি করি আর এক পা আমাদের বাইরে আছে কিন্তু কিছু কাজ আবার ইসলামের বাইরে হবে। কিন্তু আল্লাহ তারা বলতে তুমি এরকম করো না, তোমরা পুরো ইসলামের মধ্যে ঢুকে যাও, দেখবে যে সারা দুনিয়ার মানুষ কিভাবে ঢুকে শুরু করেছে। এখন এক পা ভিতরে আর এক পা বাইরে থাকার কারণে আমার কারণে অমুসলিমরা ইসলামের ভিতরে ঢুকতে পারতেছে না। আমরা সবাই মুনকারাতের ওয়াজ শুনি, মুনকারাত আসর ময়দানে বিচারের পরে বেহেশতে যাওয়ার আগে দিয়ে একটা পোল দেওয়া হবে জাহান্নামের উপর দিয়ে। পোল তো হয় কোন গর্তের উপর দিয়ে, নদীর উপর দিয়ে, এই পোল হবে জাহান্নামের উপর দিয়ে। এই পোলের নিচে হলো জাহান্নাম, পড়ে গেলে কিন্তু জাহান্নামে পড়ে যাবে, আর এই পোল পার হইতে পাইলেই অপর পারে হলো বেহেশত। পোল ফেরার আমরা ওই দুইটা শব্দ একত্রে বলি ফেলি, ফেরার বাংলা হইলো পোল, তারা বাংলা হইল পোল, উর্দু তো পোল, আমরা ফেরাত আর পোল দুটো একসাথে বলি, একই জিনিস। পোল ফেরাত, এই পোল ফেরাতটা কি চুলের চেয়ে চিকন, চুলের চেয়ে ধার হারিয়ে যাবেন, কিন্তু জিনিসটা কি, কারণ দুনিয়ার আমলকে আল্লাহ তারা আকারান্ত রূপ দিয়ে দেবেন। নমাজে সেখানে রূপ হবে, রোজা রূপ হবে, বেকামলে রূপ হবে, বদামলে রূপ হবে, পোল ফেরাতটা কিসের রূপ। আদেশে আসছে পোল ফেরার কারণ ইসলামকে আল্লাহ তাআলা পোলের রূপ দিয়ে জাহান্নামের উপরে এভাবে পয়া দিলেন, ইসলামকে আল্লাহ তাআলা জাহান্নামের উপরে দিলেন। এখন দুনিয়াতে যদি ইসলামের উপরে চলেছে ওই পুরো পার হওয়া তার জন্য কোনো মুশকিল না, কারণ সে তো দুনিয়ার জীবন যাপন করেছে ইসলামের উপরে, সে পোল পার হয়ে বেরিয়ে চলে গেছে। আর এখানে যে পোল পার পার হয়নি ইসলামের উপরে চলেনি, সে ওই পোল পার হইতে পারে। সেখানে আমরা তারা বলছি যে তুমি পুরোপুরি মুসলমান হয়ে যাও, তাহলে পুরো পোল পার হইতে পারবে, আর পুরো মুসলমান যদি আমি না হই পুরো পোল পার হইতে পারবো না, আমি অর্ধেকেই পড়ে যাব। কোন মুমিন তার ইমানের শেষ এত বেশি হবে যে জাহান্নাম নিজেকে চিৎকার দিয়ে উঠবে, ও মুমিন তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমার ইমানের গুরুরে তোমার ইমানের শেষে আমার জাহান্নামের আগুন নিভে যাচ্ছে, তুমি কেন করতেছো কেন, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। আদেশে কোন মোমেন্ট গতিতে পার হবে, কেউ দ্রুতগামী ধোঁয়ার গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ পায়ে হেঁটে, কেউ দৌড়ে, কেউ হামাগুড়ি দিয়ে কষ্ট করে পার হবে। যে যেভাবে ইসলামের উপরে চলেছে সে ওই অনুপাতে পৌঁছারা পার হতে পারবে। সেখানে আমরা নিজের জীবনের হিসাব দিয়ে দেখি যে ইসলামকে আল্লাহ তাআলা জাহান্নামের উপর দিয়েই পয়া দিবেন, আর ওইটা পার হয়ে আমাকে জান্নাতে ঘুরতে হবে, কাজে সে ইসলামের উপরে আমি কতটুকু আছি। আমি পৌঁছারাতের কথা শুনলে চিন্তা করে যে কেমনে পার হব, এখানে আমল করলে তো পার হওয়া আমার জন্য সরল, যদি পুরো আমল করি তাহলে ইনশাল্লাহ পুরে পার হয়ে যেতে পারে, আর অর্ধেক আমল করলে তো আমার জন্য বিপদ হয়ে যাবে। কোন কোন মোনাফেক পৌঁছারাতে পার হওয়া শুরু করবে মুসলমানের পিছনে পিছনে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতুল্লাযীনা আমানু যুরুনা এমন সময় একটা আওয়াজ আসবে কই থেকে যে সামনে আলোর জন্য ব্যস্ত কেন, তুমি পিছনে তাকাও, সেই উল্টি পার হয়ে যেতে পারে। পিছনে তাকিয়ে দেখতে যে অন্ধকার, আর সামনে তাকিয়ে দেখবে ওই লোকটা পার হয়ে গেছে, ওখানে জাহান নামে পড়ে যাবে, বউ থেকে নিচে পড়ে যাবে, কারণ মুনাফিকদের তো দুনিয়াতে ধোকাবাজি করছে, ওখানেও সে এরকম ধোকার মধ্যে পড়ে যাবে, আমরাও সে পাবে না, পিছনেও কাউকে পাবে না, সে জাহান নামের নিচে পড়ে যাবে। এই জন্য আমার ইসলাম যদি পরিপূর্ণ না হয়, খাঁটি না হয়, তাহলে আমি তো সেখানে বিপদে পড়ে যাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে হাদিস আমি পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন, বাদা আল ইসলাম বারিদা ওয়াসায়ুদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম যখন শুরু হয়েছিল মানুষের কাছে অপরিচিত ছিল, যারা ইসলামের উপরে চলেছে সামাজিক ভাবে সবাই বলতেছে নতুন কথা, নতুন চলন, নতুন কথা বলতেছে, নতুন চলা চলতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জামানায় পরিপূর্ণ ইসলামের উপরে চলা শুরু করলে তখন এরকম কথাই হবে, কেউ বলবে যে নতুন কথা, নতুন চলন। তো আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ এদের জন্য সুসংবাদ যে মানুষ উল্টা চলে কিন্তু সে পরিপূর্ণ ইসলামের উপরে চলে। তো আল্লাহ হাবিব বলেন, এদের জন্য হল সুসংবাদ, দেখেছি অবশ্যই তারা এই যাবে। যেন আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা আল্লাহ পাকের বড় মেহরবানি বিনা আবেদনে আল্লাহ তারা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদেরকে বহু জ্ঞানী গুণী রয়ে গেল, বহু পাখিকে ঠাই রয়ে গেছে যারা মুসলমান হতে পারে। আমি আমার যোগ্যতার বলে আমি আমার জ্ঞান গুণ দ্বারা মুসলমান হতে পারি, কারণ আল্লাহ তাআলা মেহরবানি করেছেন বিষয়ে আমি মুসলমানের ঘরে জন্মেছি, মুসলমান হয়েছি। কিন্তু এই নিয়ামতের সুক্রিয়া যদি আমি আদায় করতে না পারি তো আমার জন্য বড় দুর্ভাগ্য হবে। ওই নিয়ামতের আমরা সুক্রিয়া আদায় করি, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য চেষ্টা করি, এই জন্য সবই আকিদা পছন্দ করি, সবই আমল করি। নিজের আকিদা থাকলে একবার স্বচ্ছ, আকিদার ক্ষেত্রে কোন রকমের ত্রুটি আল্লাহ তাআলা মাফ করবেন না। আমলের ত্রুটি আল্লাহ তাআলা ইসলামী আখলাক যেন হয়, তাহলে এই কারণকে দেখে মানুষ মুসলমান হয়ে গেছে ওনাদের আখলাক দ্বারা। ওনারা জোর করে কাউকে মুসলমান বানাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কাউকে মুসলমান বানাননি, আখলাক দ্বারা মুসলমান হয়ে গেছে। যে ভূমি আছে আর ওই মোশেক আর গাফের সে তলোয়ার হাতে নিয়ে বলতেছে মাইয়াম নাওকা, আমার হাত থেকে আপনাকে কে বাঁচাবে, কে বাঁচাবে? রাসূল ইসলাম ভয়ে কাঁপেননি, বলেননি মাফ করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বলতেছেন খুব আকিদা কত বুঝলো, আল্লাহ তাআলার উপর আস্থা কত বেশি, বলতেছেন আল্লাহ বাঁচাবে আমাকে। কথাটা এমন খুব ছিল কথার মধ্যে, এমন ভাবার ছিল কথার মধ্যে, ওই লোকের হাত থেকে তলোয়ার পড়ে গেছে। আমি তো মারার জন্য তৈরি, তুমি তো আমাকে তলোয়ার হাতে নিয়ে আমাকে মারলেন না, আমাকে শুধু কেউ মারলেন না, অন্তত আমি রাজি আল্লাহ লোককে মারার জন্য তৈরি, বুকের উপরে চড়ে বসে লোকটাকে হত্যা করবে, লোকটা শুধু মারবে। আর ইউরেন দিল্লা তারা লাভটি করে গেছেন, এবার আপনি করে গেলেন, আরো তো খুব পাওয়ার কথা যে বেতন আমার গায়ে শুধু মারতে সময় আরো খুব পাওয়ার কথা ওই করে গেলেন। বলছেন না তোমাকে আর ভয় করে, কেন বলছে এতক্ষণ তো মারতে ছিলাম, একটু জেহাদের মধ্যে ছিলাম, তুমি মোশেক আমি মৌমেন, আল্লাহর জন্য জেহাদ করতেছিলাম, কিন্তু এখন কুকুর মারার কারণে আমার গায়ে লিডার, এখন মারা তো আল্লাহর জন্য হবে না, এখন মারব তো আমার জিতের কারণে মারব। আর একজন মানুষকে নিজের খুব ওয়েলার জন্য জিতের জন্য মারলে আমার নিজের জন্য বিপদ, আমার জন্য জাহাজ না, সেজন্য আর মারব না। লোককে এটা দেখে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি ওনার বাবার পাশে একটা খ্রিস্টান সারা রাত গোল বাজতে অভ্যাস হয়, কারণ আবু হানিফা রহমতুল্লাহ রাতে আবাদত করে, আবাদত ধরে করতে না পারে, আর ওর বেয়াদবির কারণে কোন অন্যায় আচরণের কারণে প্রশাসন তাকে ধরে নিয়ে গেছে, পুলিশ ধরে নিয়ে গেছে থানায়, আবানি করে অংশালয় ছুটে গেছেন তার জন্য সুপারিশ করতে। লোকটা তো ফাটিয়ে দেখে যে আজকে তো আবানি করে অংশালয় আসছেন, আজকে তো বোধহয় থানায় বলে যাবে যে লোকটাকে রিমান্ডে দিয়ে ভালো করে থাকতে দিয়েছে, হয়তো এরকম কিছু বলে যাবে, কিন্তু উনি এসে একবারে সাথে করে ছড়ায় নিয়ে আসছে। এখন থানা বাবারা বলে যে ব্যাপার হুজুর আপনাকে কষ্ট দেয় শুনছি আমরা মেয়াদকে, কিন্তু নিয়ে আসছি, বলছেন না দশই হোক সেটা আমার প্রতিবেশী, আমার প্রতিবেশীর ক্ষতি হোক এটা তো আমি দেখতে পারি, সেখানে তারও দুটার হইলো তাকে ছড়াই দাম। আর লোকটা যখন দেখতে যে এরকম মানুষ আমি তার সারা জীবন ক্ষতি করলাম আর সে আমাকে ছড়াই নিতে আসবে, সঙ্গে সঙ্গে সে মুসলমান হয়ে গেছে। যেটা আখলাকের দ্বারা ইসলাম ছড়াইতে সারা দুনিয়া, এই জন্য আমার আখলাক যেন ইসলাম ওয়ালা আখলাক হয়, আমি নিজকে মুসলমান দাবি করি ইচ্ছা বলিয়া। একজন লোক ইচ্ছা করতেছে কিরকম মুসলমান, মুসলমান মানে নিশ্চুল, আমি মুসলমান দাবি করি মাফে কম নেই, মানুষ মনে করবে মুসলমান মানে তো মাফে কম নেই ঠগায় আসবে, কিন্তু যদি বলতো যে মুসলমান বিঘন মিথ্যা কথা বলে না, তার যা যেতে পারে মিথ্যা কথা বলে না, যে মুসলমান মানে সে মাফে কোনো কম দেবে না, তার সবাই যে পারে সে মাফে কম দেবে না, সে ধোকা দিবে না, ভিতরে খারাপ না রেখে তো পারে ভালো মাল দিয়ে মানুষকে ধোকা দিবে এমন কাজটি করতে পারে না। যে আচরণে বুঝি যাবে যে ইসলাম মানি মানে এরকম স্বচ্ছতা কথা সত্য, তার কাজ কারবার প্রকৃতি এত স্বচ্ছ মানুষ, এটার নামই ইসলাম, এইটা দেখলে তো অমুসলিমরা এমনি ঘোষণা দেওয়া যাবে, কিন্তু আমাদের আখলাকের কারণে আজকে অমুসলিমরা বুঝে যে ইসলাম মানি গেলে এরকম, গ্রামে গঞ্জে হিন্দু ভাইরা মুসলমান বাড়ি, হিন্দু ভাইওয়ালারা মুসলমানদের অত্যাচারে দেখতে পারে না, তাদের চাপ চুরি করে, নারী কেউ চুরি করে, তাদের মা বন্ধুর ইজ্জত নষ্ট হওয়ার মনে করে মুসলমান মানিয়ে কিন্তু পারে, কিন্তু ওরা যদি বুঝতো যে মুসলমান ভাই পাশে থাকা মানি দুনিয়াতে একটা বেহেস্তি বই বেঁধে থাকা, এত ভালো মনে তার মায়ের কিন্তু আমার আচার আচরণে মানুষ যেন ইসলাম কি বুঝতে পারে, তাহলে আল্লাহ তাআলা সে কথা করে আমার আমল হবে শয়তান তোমাকে ধোকা দিয়ে জাহান্নামমুখী করতেছে, এগুলো চরম শত্রু থেকে বের করে দিয়েছে আর চেষ্টা করতেছে ওই বেরোতে যেন করছে না পারো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার সৌভিক না পুরোপুরি মুসলমান হওয়ার সৌভিক না। তারা সুন্দর প্রয়াণ নিয়েছে।